আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আপনাদের সামনে আলোচনা করব একটা বিষয় নিয়ে, সে বিষয়টা অবশ্য পুরনো বিষয় কিন্তু ওটাকে মাঝে মাঝে ঝালানো দরকার। ঝালানো মানে মানে রিভাইজ করা দরকার, মাঝে মাঝে সেটাকে চকচকে ঝকঝকে করা দরকার। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে জানবো যে এর অর্থ কি, কিন্তু অর্থ জানার আগে আমরা প্রচলিত অর্থ সম্পর্কে একটা মানে সমীক্ষা নেব, দেখব যে প্রচলিত অর্থকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ নেই, ঠিক না ভুল? আল্লাহ ছাড়া কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। যদি বলি শাব্দিক ভাবে দেখতে গেলে ইলাহ তর্জমাটা কই, ইলাহর অনুবাদটা কই, অতএব এটা ভুল। আর আল্লাহ ছাড়া কেউ নেই মানে দুই ভাবে বোঝা যায়, তার মানে আমার আল্লাহ ছাড়া কেউ নেই, আমার সাহায্য সহযোগিতা আল্লাহ ছাড়া কেউ করেন না, যদি এরকম কেউ বোঝে। আর আল্লাহ ছাড়া কেউ নেই মানে সামনে যাকে যা কিছু আছে সব আল্লাহ, এরা হচ্ছে সর্বেশ্বরবাদীদের কথা যে সামনে যা কিছু আছে মানে আমি এবং তুমি এবং সবকিছুই সমস্ত সৃষ্টিতেই কি আছে, আল্লাহ আছে, আল্লাহ ছাড়া কেউ নেই। এটা কি সঠিক আকিদা হতে পারে? আল্লাহ কি সৃষ্টির সাথে মিশে আছেন না আলাদা আছেন? কোথায় আছেন আল্লাহ? আল্লাহ আরশে আছেন, সাত আসমানের উপরে আরশে আছেন। আল্লাহ তাআলা সৃষ্টির সাথে মিলে নেই, মিশে নেই, তাহলে আল্লাহ কি সব জায়গায় নেই? আল্লাহ তাআলা সব জায়গায় নেই, আল্লাহ তাআলার ইলম সব জায়গাতে আছে। রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন ইলমা, ওয়াসিআতা কুল্লা শাই, প্রত্যেক জিনিসের ব্যাপ্তি আছে, সমস্ত জিনিসের মধ্যে আছে কি, আল্লাহর ইলম, আল্লাহর ইলম। তারপরে রাহমাতুকা ওয়াসিআত কুল্লা শাই, রাহমাতুকা অন্ত আল্লাহর রহমত সব জিনিসে আছে, তাই না? সব সমস্ত রহমত আল্লাহর রহমত ছড়িয়ে আছে, আল্লাহর দৃষ্টি ছড়িয়ে আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ আছেন কোথায়? আল্লাহ আছেন আরশে, তার ইলম তার সাহায্য আমাদের সাথে। তাহলে প্রত্যেক জিনিস সব আল্লাহ ছাড়া কিছু নেই মানে সব জিনিস, এটা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ভুল অর্থ। নম্বর দুই, আল্লাহ ছাড়া কোনো খালেক মালিক নেই, আল্লাহ ছাড়া কোন খালেক মালিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া খালেক মালিক নেই, এটা কি ঠিক হতে পারে? ইলাহ মানে খালেক মালিক, আর খালেক মালিক আল্লাহকে মানলে পরে এটা হবে তৌহিদুর রুবুবিয়্যাহ। মক্কার কাফেররা তখন তৌহিদুর রুবুবিয়্যাহ মানত না, মানত না, আল্লাহ ছাড়া খালিক মালিক মানত কাউকে না? আল্লাহ মালিক, আল্লাহ রুজিদাতা, আল্লাহ বৃষ্টি দেয়, আল্লাহ সৃষ্টিকারী, তারাও মানত। তাহলে তা সত্ত্বেও আল্লাহ রাসূল তাদেরকে বললেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কেন বললেন তাহলে, যদি কালেমার মানে তৌহিদুর রুবুবিয়্যাহ হয় যে আল্লাহকে মেনে নাও, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া মালিক নেই, খালেক নেই, যদি এইটুকুই হতো তাহলে তবুও তা সত্ত্বেও এগুলো তো মানত মুশরিকরা, তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন সংঘাত হলো, কেন যুদ্ধ করতে হলো? যেহেতু ইলাহ মানে খালেক মালিক নয়, ইলাহ মানে কি, ইলাহ হচ্ছে তাওহীদুল উলুহিয়া থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রচলিত অর্থের মধ্যে একটা অর্থ আছে রাজনৈতিক ভিত্তিক অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। কথা ঠিক না ভুল? কথা ঠিক, আল্লাহ ছাড়া খালিক মালিক নেই কথাও ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নয়, অর্থ ঠিক না। তেমনি আল্লাহ ছাড়া হুকুমদাতা বিধানদাতা নেই কথা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ এটা নয়। মনে থাকবে তাহলে হুজুর সঠিক মানেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক মানে হলো আল্লাহ ছাড়া কোন সত্যিকারের মাবুদ নেই, সত্য মাবুদ নেই, আসল মাবুদ নেই, হক বা হক মাবুদ নেই। এই যে কথাটা বলা তো হয় মাঝখানে ব্র্যাকেটে, সত্য মাবুদ নেই, তাই না? আল্লাহ ছাড়া কোন সত্যিকারের উপাস্য নেই। যদি কোন সত্যিকারের উপাস্য থাকে সেটা কে? আল্লাহ। যদি কেউ ইবাদতের যোগ্য থাকে সেটা কে? আল্লাহ। এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর বাক্যে দুটো অংশ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা দিয়ে আপনি লা ইলাহা তরবারি দিয়ে সমস্ত মাবুদের গর্দান ছেদন করেন। কার বাকি থাকবে? শুধু ইল্লাল্লাহ। তাহলে এগুলো হচ্ছে বাতিল মাবুদ। বাতিল মাবুদ গুলো বাদ দিয়ে একমাত্র মাবুদে হক, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রুজিদাতা, তিনিই একমাত্র ইবাদতের অধিকারী, তিনিই একমাত্র ইবাদতের যোগ্য। আর অন্যেরা না রুজি দিতে পারে, আর না বৃষ্টি দিতে পারে, না আমাদের কোনো কোনো উপকার বা অপকার দিতে পারে, তাদেরকে আমরা ইলাহ বলে মানতে পারি না। এবার চলুন লা ইলাহা ইল্লাল্লাহর দু চারটি মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ইসলামে প্রবেশ করবে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর জান্নাত যেতে পারবে না পারবে না? যদি কোনো আমল নাও করে তাও লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জান্নাতে যাবে, তাই না? নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর কিছু করতে হবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই, তাহলে তো অনেক হিন্দু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না? হ্যাঁ, কিন্তু বাদশা মিয়া কোন দেখি কোন ব্যক্তি কোনো কাজ করবে না, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর সোজা জান্নাতে চলে যাবে। কোন এমন ব্যক্তি? যে ব্যক্তি নামাজ রোজা, আমরা তো বলছি শর্ত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি কাঠি, তার দাঁত আছে, আর সে দাঁত হচ্ছে আমল করতে হবে, কারণ ঈমান তিনটে বস্তু সমষ্টির নাম, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার বা সত্যায়ন, কাজে আমল করা। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কি করতে হবে? কাজ করতে হবে। আমরা বলছি যে মেয়ে হুঁ বলে, অবশ্য হুঁ বলানো ঠিক না, হুঁ তো যাই হোক, হুঁ তো বাপকে বলবে, মাকে কাউকে তো বলবে, হুঁ বলার পর বিয়ে শাদী করে আপনার সংসারে এলো, এসে যদি বলে আমি এটার জন্য বিয়ে করি না, বিছানা ঝাড়তে পারবো না, আমি রাঁধতে পারবো না, আমি এটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, আমি তো বিয়ে করনি, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, কিন্তু তোমার কথা আমি শুনবো না, কেমন বউ হবে এটা? রাখার যোগ্য নাকি তালাকের যোগ্য? আপনি যদি বলেন মাফি মুশকিল, তাই চলবে, আমাকে তো ভালোবাসে, সে আমার কোনো কাজ না করুক, এরকম পুরুষ মনে হয় না যে কেউ থাকবে। তাহলে আমল ছাড়া কোন আই লাভ ইউ বলার পরে টাকা পয়সা না দেন, তখন বলবে আই হেট ইউ। আই লাভ ইউটা কি হয়ে যাবে? আই হেট ইউ। দেখবেন অনেক অনেক মেয়ে অনেক ছেলেকে ভালোবাসে, অনেক ছেলে অনেক মেয়েকে ভালোবাসে বড় লোক বলে, পরবর্তীতে যখন জানা যায় যে লেবাস পোশাক গাড়ি সব ধার করা, এ আসলে একটা গাড়ির মেকানিক, গাড়ির মালিক না, তখন কি বলে? আরে তুমি, আমি তোমাকে ভালোবাসি না, এই নাও তোমার আংটি ছুঁড়ে ফেলে যায় না। লা ইলাহা, তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি আপনি দেখেন যে সে আমল করছে না, সে জানা যেতে পারবে? কিন্তু বাসা প্রশ্ন কি ছিল? যে এমন লোক যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কিছুই করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জানা চলে যাবে, একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি। আমি বলছি তো দাঁত ছাড়াও চলে যাবে। কোন ব্যক্তি? যে এই দাঁত নাই তার চাবি, ওই হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর কিচ্ছু না, সে সোজা জানাতে যাবে। হ্যাঁ হাফেজ সাহেব, বাদশাকে হেল্প করুন একটু। কোন ব্যক্তি? যদি চাচা আবু তালেবের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা কিছু করতে হবে না, খালি কালামটা পড়ে নেন, তাই না? বাঁচার উপায় ছিল না? ছিল না? ছিল। এমন এক লোক, একজন একজন লোক এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, আমি মুসলমান হয়ে, মুসলমান হয়ে জিহাদে নেমে গেল, জিহাদে নেমে শহীদ হয়ে গেল, কিছু করেছে? একবারে। তারপরে সোজা বেহেশতে, এক ইহুদি ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করত, এরকম হয় না? হয় না। সব মুসলিম, কিন্তু মুসলিম বিদ্বেষী হয় না, খারাপ হয় না, এ সত্ত্বেও জানি না বেতন সহ কি না, ওই ছেলেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করত। বুঝতে পারছেন, অনেকে মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে করতেন, মানে ওই কথাও ঠিক, তার মানে এই নয় সব কাজ করতেন। একজন এক জায়গায় এক হুজুর ওয়াজ করছেন যে আল্লাহ রাসূল কাজ করতেন, সহযোগিতা করতেন, বাটনা বেটে দিতেন, কোটনা কুটে দিতেন, আবার কি কথা হলো, বাটনা বেটে দিতেন, কোটনা থালা প্লেট ধুয়ে দিতেন, বলছে প্লেট ধুয়ে দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এত নিচে নামানোর কি দরকার? হাদিসে আছে পরিবারের সহযোগিতা করতেন, তার মানে এই নয় যে রান্না করতেন, তার মানে হচ্ছে হাদিসে অন্য হাদিসে এসছে যে তিনি নিজের খিদমত নিজে করতেন, স্ত্রীর সহযোগিতা দেখতেন, স্ত্রী ব্যস্ত আছে, নিজের কাপড় নিজে ধুয়ে নিলেন, নিজের কাপড় নিজে সেলাই করে নিলেন, নিজের জুতোটা সেলাই করে নিলেন, পরিষ্কার করে নিলেন, ছাগি ধুয়ে দিলেন, ছাগল ধুয়ে দিলেন, হ্যাঁ, স্ত্রী সহযোগিতা হলো না হলো না, এই হচ্ছে উদ্দেশ্য। সংসারে কাজ করতেন, আজান হলে নামাজে বেরিয়ে যেতেন, বুঝতে পারছেন। কিন্তু তার খাদেম ছিল না, ছিল না, ছিল খাদেম, ছিল দাসী ছিল, তার মধ্যে একজন ইহুদি এই কিশোর আনাস রাদিয়াল্লাহু আনহু খাস খাদেম, তাই না? এই খিদমত করে তিনি দোয়া পেয়েছিলেন যে আল্লাহুম্মা আকসির মালা ওয়া আতিল উমরা, আল্লাহ এর মাল ধন বেশি করো আর কি বলে সন্তান সন্ততি বরকত দাও আর বয়সে বৃদ্ধি দাও। 100 কত বয়স পেয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, অনেক সন্তান দেখেছিলেন। যাই হোক, তো এই এক কিশোর ইহুদি কিশোর খিদমত করত, তো বেচারির কোন অসুখ হয়েছিল, মারা যাচ্ছে, সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে দেখা করতে গেলেন, দিয়ে ইসলাম পেশ করলেন। দায়ীদের কাজ হচ্ছে এইটা, জেলে গিয়ে যাবে তো জেলে গিয়েও কয়দিকে বোঝাতে পারে ইসলামের কথা, বলবে চিকিৎসা কি বলে হাসপাতালে রোগী দেখতে গিয়ে বলবে, বাড়িতে রোগী দেখতে গিয়ে ইসলাম, মানে সবসময় চাইবে যে এই লোকটা বাঁচুক, এ নয় চাচা আপন জান বাঁচা, তোমরা জাহান নামে গেলি আমার কি, আমার নিজে মাঝলেই হলো, কেউ মানে না সেটা আলাদা কথা, আমার তো বলার প্রয়োজন। তো বললে আসলিম, তুমি তো মারা যাবে, তা তুমি মুসলমান হয়ে যাও। ও তখন কার দিকে তাকাতে লাগলো, বাপের দিকে, কারণ সবাই বাপের ভক্ত। তখন ওর বাপ বললো, আতে আবুল কাসিম, তুমি আবুল কাসিমের, আবুল কাসিম কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম, তুমি আবুল কাসিমের কথা মেনে নাও। সুতরাং ছেলেটি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পাঠ করলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার, সেই আল্লাহর প্রশংসা যিনি আমার মাধ্যমে একে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর ছোট বাচ্চারাও কি জাহান্নামে যাবে? এ তো নাবালক শিশু কিশোর, তো মোল্লা কি জাহান্নামে যাবে? হ্যাঁ, এই যে অমুসলিমের বাচ্চা, কিন্তু মুসলিমের বাচ্চা হলে তারা মা বাপের অনুসারী হবে, মা বাপ তৌহিদবাদী হলে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে, বরং মুসলিমের শিশুরা মা বাপের জন্য সুপারিশ করবে, এবং ওই যে নাভির যে এটা নাভিটা ধরে টেনে মাকে জান্নাতে নিয়ে আল্লাহ আকবার। কিন্তু অমুসলিমদের শিশুরা না, অমুসলিমদের শিশুরা তাদের বাপ মায়ের অনুসারী হবে, এবং কেয়ামতের দিনে তাদের যেহেতু পাপ নেই, কেয়ামতের দিনে পরীক্ষা নেওয়া হবে তিন শ্রেণী ব্যক্তির, বাদশা মিয়া, আমি খালি বাদশাকে কেন বলছি বলুন, তিন শ্রেণী ব্যক্তির পরীক্ষা হবে, তার মধ্যে এক হচ্ছে অমুসলিম শিশু, নম্বর দুই যে একবারে পাগল যার জ্ঞান বুদ্ধি নেই, বুঝে না ইসলাম কি অ ইসলাম কি, আর নম্বর তিন, নম্বর তিন কি, নম্বর তিন তো আমরা তো পাগল হয়ে যাবো, তাহলে আমাদের মাথায় না থাকলে আমরাও পাগল হয়ে যাবো, যার কাছে ইসলামের কোন খবরই যায়নি, পৃথিবীতে বাস করে এমন জায়গায় বাস করে সে বেচারি কোনদিন ইসলাম বলে কিছু জানেনি শোনেনি, তো আল্লাহ কি এমনি তাকে শাস্তি দেবেন? ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, রাসূল না পাঠিয়ে আমি কাউকে আজাব দিই না, তোর কাছে রাসূলই গেলেন না, ওর কাছে ইসলামের খবরই গেল না, তা আল্লাহ তাআলা তাকে এমনি আজাব দেবেন? না, তাকে পরীক্ষা করা হবে কিয়ামতে, এই তিন শ্রেণীর মানুষকে কিয়ামতে পরীক্ষা করা। যাই হোক, কথা বলতে বলতে বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি যে এই ইহুদি বাচ্চাটা কিচ্ছু করেছে? কিচ্ছু করেনি, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলে গেল বেহেশতে। বাকি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর বেঁচে থাকবে, তাদের চাবির দাঁতের দরকার, তাদেরকে কাজ করতে হবে, শুধু আই লাভ ইউ বললে হবে না, আই লাভ ইউ এর পরীক্ষা দিতে হবে। আই লাভ ইউ মানে জানেন না? জানেন না? আপনি আই লাভ ইউ বলছে মানে জানি না, তাই না? পাঞ্জাবিতে বলে প্রেম করিছু, শোনেন নে? প্রেম করিছু মানে কি? আই লাভ ইউ মানে জানেন? এই কোন যুগের লোক? লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি তো আই লাভ ইউ মানে জানেন না, মানে আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ উস্তাদ, বেশ ভালো কথা। লা ইলাহা ইল্লাল্লাহর মাহাত্ম্য হলো যে মানুষকে জান্নাতে নিয়ে যায়, জান্নাতের চাবিকাঠি। ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কেউ খারাপ কাজও করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে মানে তার শিরিক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ আছে মানে তার শিরিক নেই, তৌহিদ আছে, অন্যান্য পাপ কাজ করেছে বিনা তওবায় সে মারা গেছে, তাহলে সে আল্লাহর ইচ্ছাধীন, তাই না? আল্লাহর ইচ্ছা হলে ক্ষমা করতে পারেন, আর ইচ্ছা না হলে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন জান্নাতে নিতে পারেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি ওয়াজনু শাইরাতিন মিন খায়র। জাহান্নাম থেকে, সেদিনে জাহান্নাম থেকে সেই ব্যক্তিকে বের করা হবে যার হৃদয়ে জবের দানা পরিমাণ ঈমান আছে। জবের দানা পরিমাণ বুঝতে পারছেন? একবারে লাস্ট পরিমাণ। তাও বলছেন, ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র, গমের দানা পরিমাণ ঈমান থাকলেও তাকে জাহান্নাম থেকে বের করে একদিন জান্নাতে দেওয়া হবে। ওয়া ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বালবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র, জাররা পরিমাণ যদি, এই জাররা মানে কি? ধুলি কণা, মনে রাখবেন ধুলি কণা, অনেকে অনুবাদ করে অনু পরিমাণ, অনু পরিমাণ যদি ঈমান থাকে, আর সেটা হচ্ছে শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছুই নেই, তাহলে সে জান্নাতে চলে যাবে। আপনারা শুনেছেন ওই যে হাদিস, একটা লোককে কেয়ামতে আনা হবে 99টা রেজিস্টার, 99টা রেজিস্টারে কি লেখা আছে? শুধু পাপ আর পাপ। কত লম্বা রেজিস্টার? যদ্দূর নজর যাচ্ছে তত দূর। এত লম্বা রেজিস্টারে শুধু পাপ আর পাপ লেখা আছে। সে ভয়ে ভীত যে আমাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাআলা বললেন, তুমি কি কোনো নেকি করনি? বলে, আল্লাহ, তা আমার কিছুই মনে নেই, আমার কোনো নেকি নেই। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, ওর সেই কার্ডটি কোথা? আর মিজান দাঁড়িপাল্লা নিয়ে এসো, রেজিস্টার একদিকে চাপাও আর এর কার্ডটা একদিকে চাপাও। কেয়ামতের দিনে তিনটে জিনিস ওজন করে, আমি এগুলো বলছি বারবার কেন, যাতে করে ব্রেনে বসে। তিনটে জিনিস ওজন করে জান্নাত জাহান্নাম নিরূপণ হবে। তিনটে জিনিস কি কি? কি ওজন করা হবে? আমল, আমল নামা, আমলকারী, তিনটে জিনিস, সহজ জিনিস। আমল, আমল নামা, আমলকারী। এখানে আমল নামা, আমল নামা ওজন করা হবে, রেজিস্টার ওজন করা হবে, নেকি বদির রেজিস্টার ওজন করা হবে। দিয়ে একদিকে 99টা রেজিস্টার চাপিয়ে দেওয়া হলো, এ তো নিরাশ, কি করে হবে? এর বদলে একটা কার্ড বলছি, কার্ডে কি আছে? কার্ডের ওজন কি হবে? কার্ডটা চাপিয়ে দেওয়া হলো, বান্দা তুমি নিরাশ হয়ো না, লা জুলমান লিয়াউম, আজ কোন জুলুম করব না, আজকের বিচারে আমার কাছে কোন জুলুম হবে না। আল্লাহ তাআলা বান্দার প্রতি জালেম নন, তাই না? তো কার্ডটা দেওয়া হবে, দেখা যাবে যে কার্ডের ওজন বেশি হয়ে গেছে আর রেজিস্টার গুলো হালকা হয়ে গেছে। বান্দা অবাক হয়ে দেখবে তাতে কি লেখা আছে, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই হচ্ছে মহত্ত্ব, যে যদি আপনার ভিতরে থাকে এবং কোনদিন আপনি শিরক না করে, এটাকে নষ্ট না করেন, তাহলে পরে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে ঈমানকে কলুষিত করা যাবে না। আর কলুষিত কি দিয়ে হয়? কলুষিত পাপ দিয়ে হয়, কলুষিত শিরিক দিয়ে হয়। শিরিক হলে তো ঈমান থাকবে না। যাই হোক, তাহলে বুঝতে পারছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর মাহাত্ম্য কত বড়। কালেমাটার জন্য মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছে, এই কালেমা প্রতিষ্ঠার জন্য জিন এবং ইনসান সৃষ্টি করা হয়েছে। আগে জিন, তারপরে ইনসানকে সৃষ্টি করা হয়েছে। এবং জিনরা আজও পর্যন্ত আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিধান মানতে হয়, তাদের আমাদের বিধান তাদের বিধান একই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি কি জন্য? রাসূলের জন্য, তাই না? লাউলা কালামা খালাকতুল আফলাক, সে ফুল বাগানে ফুটল নবীন ফুল, সে ফুল যদি না ফুটিত কিছুই পয়দা না হইত, না করিত আরস কুরসি জলিল রব্বুল, ফুল বাগানে ফুটল নবীন ফুল। আল্লাহ তাআলা সারা বিশ্ব রচনা করেছেন কার জন্য? রাসূলের জন্য। আমরা হচ্ছি বরযাত্রী এই সারা বিশ্বর, যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব হচ্ছে বরযাত্রী। আর আসল বর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর না থাকলে বরযাত্রীর কোনো দাম নেই। যদি বর না আসে আর বরযাত্রীরা বিয়ে বাড়িতে যায়, খেতে দেবে না, গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আমি কিছুই সৃষ্টি করতাম না। এই যে একটা ওয়াজ করা হয় আপনারা শুনে থাকবেন, কিন্তু এ হাদিস জাল, হাদিস জাল বানিয়ে তারা এভাবে প্রচার করে, হাদিস সহি না। বরং আল্লাহ তাআলা বিশ্ব রচনা করেছেন কি জন্য? কেবল তার ইবাদতের জন্য। আর রাসূলকে সৃষ্টি করেছেন, রাসূলকে পাঠিয়েছেন কি জন্য? তার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। এজন্য আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। যদি সুন্নাহ বিপরীত কোন তরিকা ইবাদত করি, সেটা কি হবে? বিদাত হবে, বিদাত গণ্য হবে। অতএব বিদাত কুল্লু বিদাতিন দালালা, ভ্রষ্টতা পড়বে। বেশ, তো এই কালেমাটি প্রচারের জন্য যুগে যুগে রাসূল প্রেরিত হয়েছেন। প্রত্যেক নবী এসে কি বলেছেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। প্রত্যেক রাসূল এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর কালেমা যে দ্বিতীয় অংশ আছে সেটা এক এক জমির যুগে এক এক রকম, তাই না? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এরকম হাদিস কোরআনে আছে নাকি? এটা দুটো কোরআনের আয়াত, দুটো আয়াত দু জায়গায় আছে, এক জায়গাতে নেই। কিন্তু এটা কালেমায়ে শাহাদার সার নিজার্স। অনেকে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরিক। কেন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, মানে আল্লাহ মুহাম্মদ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এর মতো পড়া হবে না? বলছে তাহলে কমা দিতে হবে, আর না হয় ওয়াও লাগাতে হবে। বলতো সে যুগে কমা ব্যবহার হতো না বলে আজও পর্যন্ত কমা, কোরআন মাজিদে অনেক জায়গায় কমা নেই, সুবিধা করার জন্য কোথাও কোথাও দেওয়া হয়েছে, ওয়াকফে জায়েজ ওয়াকফে লাজিম বলা হয়েছে। তো সে যুগে তো নোক্তাও ছিল না, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমা দিয়ে পড়ে নিতে হবে। বলছে না শিরিক হবে। ভাই যদি কেউ এত বড় বেকুফ হয়, পড়তেও না জানে, দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে, আর আপনি যদি পড়েন এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে, তো আপনি তো বেকুফ, কাপড় তুলে প্রস্রাব করতে লাগলে, আপনি বেকুফ না? নাকি আপনি বলবেন যে এখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে? এভাবে কমা তো দেয়া নাই, তুমি কেন লেখো নাই ঠিক করে, অথবা আমি প্রস্রাব করেছি খুলে? বল না, তুমি জরিমানা দিয়ে যাও, তুমি ভুল বুঝেছ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমা নেই, কিন্তু কমা দিয়ে তো পড়তে হবে। যদি কেউ বিশ্বাস রাখে যে আল্লাহ মুহাম্মদ এক, সেটা আলাদা কথা, কিন্তু এই কালেমাতে শিরিক আছে, এটা কালেমা নয়। অবশ্য আমিও বলছি এটা কালেমা নাই, কোরআন হাদিসে কোথাও এক জায়গায় লেখা নেই। একটা হাদিসে আছে, সেটাকে জয়ীব বলা হচ্ছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালো পতাকা ছিল, সেই কালো পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। উপর নিচে থাকলেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বটে কিনা, তাই তো? তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো সমস্যা থাকতো, এটাতে কোনো শিরিক থাকতো, তো সবের আগে আওয়াজ তুলতো আরবের আলেমরা, লোকেরা নাই, লোকেরাই মুশকিল হচ্ছে, লোকেরাই ফতোয়া দিতে লেগেছে, এই হচ্ছে মুশকিল। আরবের আলেমরা আগে ফতোয়া দিত যে এটা শিরিক। তা না করে এখানেও আপনি দেখবেন গাড়িতে অনেক জায়গাতে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে এখানকার পতাকাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে হারামে যান, হারামের দেওয়ালে না, ওটা কি বলো ওটাকে, খাম্বার গোড়ায় গোড়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি এখানকার উলামারা বুঝতেন এটা শিরিক, তো নিশ্চয়ই কোন, কারণ তারা কমা দিয়ে পড়েন, আর কমা দিয়ে পড়লে সমস্যাই নেই, আমরা বলছি না কমা দেবতা, তুমি যদি ওই রকম বোকা হও যে দেওয়ালার লেখা দেখে তুমি পেশাব করতে লাগো কাপড় তুলে, তাহলে করার কি আছে? মোট কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলছি না যে এরকম পড়তে হবে, বরং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা বলতে চাচ্ছি যে এটা শিরিক নয়। যদি কেউ তার বিশ্বাস না থাকে আল্লাহ মুহাম্মদ সাওয়া সাওয়া, তাহলে শিরিক হবে না, সে কমা দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, একেবারে জুমলা মুস্তানিফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ দুটো আয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, তাও কোনো সমস্যা নেই, কারণ আমার নিয়তে কি আছে, দুটো দুটো জুমলা, ঠিক কি না? আল্লাহু আকবার আল্লাহু আকবার দুটো বলছেন কিনা? আমরা তকবীরের সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখেন কোথাও ওয়াও আছে কোথাও ওয়াও নেই, এটা কি সমস্যা আছে? না তো, কমা দেওয়া না থাকলেও আপনি কমা করে পড়বেন, আপনার মনে তো আর নেই যে আল্লাহ মোহাম্মদ সাওয়া সাওয়া বা আল্লাহ মোহাম্মদ এক, যদি হ্যাঁ মনে এরকম থাকে যে আরো সতে পদ ভুলিয়া এলো নবী মদিনায়, তাহলে আলাদা কথা, তাহলে বলবো যে আপনি মুশরিক, বরং ইহুদি খ্রিস্টান থেকেও বেশি বড় মুশরিক আপনি, খ্রিস্টান থেকে যারা মনে করে যে ঈসা হচ্ছেন ইলাহ। তো মোট কথা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্য সারা বিশ্ব সৃষ্টি হয়েছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্যই সমস্ত নবীদেরকে প্রেরণ করা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, বদর যুদ্ধে উহুদ যুদ্ধে জিহাদ করেছেন, সেখানে তার দাঁত শহীদ হয়েছে এবং বহু কষ্ট পেয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটি সমস্ত রাসূলগণের দাওয়াতের এক অভিন্ন বিষয় ছিল, এখানে সব এক বিষয়, সমস্ত নবীর দীন হচ্ছে এক কিন্তু শরীয়ত হচ্ছে আলাদা। দীন আর শরীয়ত কি পার্থক্য আছে? আছে। দীন দীন হচ্ছে সমস্ত মানে পুরো দিনটাই, দীন হচ্ছে ইসলাম, আর শরীয়ত আলাদা মানে বিভিন্ন বিধান আলাদা, কোন কোন বিধান হচ্ছে একরকম, কোন কোন বিধান দেখা যায় পার্থক্য আছে, যেমন ধরুন ঈসা আলাই মুসা আলাইহিস সালামের যুগে মদ খাওয়া কি ছিল, মুসা আলাইহিস সালামের যুগে মদ খাওয়া এমন অবস্থা ছিল যে মদ যদি গায়ে লাগতো তো কি করতে হতো, কেটে ফেলতে হতো, এত বড় হারাম ছিল। ঈসা আলাইহিস সালামের যুগে এসে কি হয়ে গেল, মদ খাওয়া হালাল হয়ে গেল। তারপর আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে কি হয়ে গেল, হারাম হয়ে গেল। তাজিমি সিজদা বলুন আর ইবাদতের সিজদা বলুন, তাজিমি সিজদা আগের যুগে জায়েজ ছিল, যেমন ইউসুফ আলাইহিস সালামের যুগে তাজিমি সিজদা জায়েজ ছিল, কিন্তু আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা জায়েজ হতো তাহলে আমি মহিলাকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, স্বামীকে কি ইবাদতে সিজদা করবে না তাজিমে সিজদা করবে, তাজিমে সিজদা। অতএব মহিলাকেও বলা হয়নি তুমি তোমার স্বামীকে সিজদা করো, সে সিজদা যোগ্য কিন্তু আল্লাহ ছাড়া সিজদা হারাম, তাহলে তাজিমে সিজদা জায়েজ না। এগুলো হচ্ছে আলাদা আলাদা শরীয়ত, তো এগুলো হচ্ছে দিন আলাদা শরীয়ত আলাদা। প্রত্যেক নবীর দিন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তীতে তারা নিজের নাম, যেমন ইহুদিরা ইহুদি নাম নিয়ে আলাদা হয়ে গেল, খ্রিস্টানরা নাসারা বা খ্রিস্টান নাম নিয়ে আলাদা হয়ে গেল, কিন্তু আসল তার সকলের দিন হচ্ছে কি, ইসলাম। কি বলে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যাক, এই হলো মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মাহাত্ম, আর সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, আপনাদের লম্বা চওড়া শর্ত আছে, কটা শর্ত শর্ত আছে লা ইলাহার, লা ইলাহা ইল্লাল্লাহ আটটা শর্ত আছে। সংক্ষেপে প্রথম যে শর্ত সেটা জানতে হবে কি, সেটা মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা, আর অর্থ প্রথমেই আমরা বলেছি, অর্থ সঠিক অর্থটা জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থটা কি, না হয় লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বললে পরে কোনো কাজ হবে না। চিনি চিনি করলে মুখ মিষ্টি হবে নাকি, চিনি চিনি মুখ করলে মুখ মিষ্টি হবে না, না চিনি খেতে হবে। আর অর্থ না জানলে ওই যেমন হাজিরা আসে হজ, হ্যাঁ গো কেমন হজ করলে, ওখানে কেমন সব দেখলে গো, কেমন ভাষা, আর বলো না বাবু আজানটা আর সালামটা বাংলা আর বাকি সব আরবি বলছে, কারণ সে বোঝে না আরবি, বোঝে না বাংলা, মানে আজানটা বাংলা বলছে কারণ দেশে আজানটা হয়, বুঝতে পারছেন? তো মোট কথা হল যে যদি ভাষা না বোঝা যায় তো লবণ কিনতে গিয়ে কি আনবে, লেবন নিয়ে চলে আসবে, লেবন কিনতে গিয়ে লেবন নিয়ে চলে আসবে, আমরা হাজি করেছিল একটা। তো মানে বোঝা খুবই জরুরি। নম্বর দুই, দৃঢ় বিশ্বাস রাখতে হবে কালেমার প্রতি। নম্বর তিন, গ্রহণ করতে হবে। নম্বর চার, কালেমা যা বলছে তার অর্থ অনুযায়ী অনুগত হতে হবে, আনুগত্য করতে হবে। নম্বর পাঁচ, এই কালেমা বলার মাঝে সত্যনিষ্ঠা থাকতে হবে, তার মানে হ্যাঁ মুনাফিকি থাকলে হবে না। নম্বর ছয়, এর মধ্যে ইখলাস থাকতে হবে, ইখলাসের সাথে আপনি পড়বেন, এর মধ্যে খাঁটিত্ব বিশুদ্ধতা থাকতে হবে। নম্বর সাত, এই কালেমার প্রতি ভালোবাসা থাকতে হবে। আর নম্বর আট, সেটা কি? তাগুতকে অস্বীকার করতে হবে। বুঝতে পারলেন? আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে। বাদশাহ বোধ হয় আমার সাথে প্রায় বারো বছর পনেরো বছর, কত বছর আছেন? প্রায় পনেরো বছর আমার সাথে সাথে আছেন। বা বাদশাহ চলে গেল খুরুজে নিহাই, কিংবা আমি চলে গেলাম, ইয়ে হঠাৎ করে বাংলাদেশের লোকেরা আমাকে দাওয়াত দিল, আমি গেলাম। তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে বাদশাহ দেখছি তার বাড়ির বৈঠকখানায় বসে আছে। বৈঠকখানা আছে না? নেই। বাড়ির বৈঠকখানায় রাস্তার ধারে বসে আছে, পাকা রাস্তার ধারে। আমি ওইদিকে গাড়ি নিয়ে যাচ্ছি, আর বাদশাহ উঠেই দেখছি হুজুর, সেই মাজমার হুজুর, হুজুর সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি সালাম আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? হ্যাঁ ভালো। হুজুর আসুন আসুন আসুন আসুন আসুন। সে জড়িয়ে এমন ধরেছে, হুজুর বহুদিন পর আপনাকে দেখলাম, আমার চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। আর সত্যি একটা একজন ভাই আমাকে ধরেছেন, আল্লাহ আকবার। সে জড়িয়ে ধরে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, হুজুর আপনাকে ছেড়ে যেতে হবে হুজুর, পাচ্ছি না। তো আমাকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে বৈঠকখানে তুলিয়ে বসতে দিয়ে, এই পানি আন, এই অমক আন, এই চা কর, এই কর, আল্লাহ আকবার। তার ব্যস্ততা কি? তারপরে মুরগি ধর, কিংবা এই ছাগল নিয়ে খাসি জবাই কর, এ কর সে কর, এই হাট যা বাজার যা ফল ফ্রুট নিয়ে। এর মানেটা আপনি কি বুঝতে পারছেন বলুন তো? লোকটার মধ্যে আন্তরিকতা আছে না নেই? আছে। কিন্তু বেল্লাল ভাই, একবার বেল্লাল ভাইয়ের সঙ্গে দেখা হলো। হুজুর আছে, সে মাজমার হুজুর না? সালাম আলাইকুম বেল্লাল ভাই, চিনতে পারছেন? ও আপনি হুজুর? হ্যাঁ চিনতে পারছি, কেমন আছেন? ভালো আছি। তো ভালো আছেন তো? হ্যাঁ, আমি চাইছি যে আমাকে ডেকে নিয়ে যাক, কিন্তু পাত্তা দিল না, পাত্তা দিল না। আচ্ছা, আর একজনের সঙ্গে দেখা হলো, জিল্লাল ভাই। সালাম আলাইকুম জিল্লাল ভাই, মনে পড়ছে মাজমার হুজুর? ওয়ালাইকুম সালাম হুজুর, কেমন আছেন? আসেন আসেন আসেন, দাওয়াত খাবেন নি হুজুর? আসেন দাওয়াত খেয়ে যান, আসেন আসেন। মন কিন্তু বলছে কোন ঝামেলায় পড়লাম, এখন আবার মুরগি জবাই করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, বাড়ির লোককে পেরেশান করতে হবে। মনে মনে কিন্তু চায় না, বুঝতে পারলেন? আর একজনে গেলাম, তার নাম মনে করুন খলিলুল্লাহ, তার সঙ্গে দেখা হলো। হ্যাঁ হুজুর আসেন আসেন। তো কি ব্যাপার? হ্যাঁ, অনেকদিন পর দেখেন। হ্যাঁ হুজুর আসেন আসেন, কোন রকম করে খাওয়া খেতে দিল, কিন্তু বেচারি মন থেকে দিল না। এই কোন রকম করে একটা মুরগি জবাই করলো, তারপরে কি বলো, বাড়ির লোক বিরক্ত হচ্ছে, কোথাকার হুজুর, ইন্ডিয়া থেকে এসছে, তারা তো এই ঝামেলা কেন, এই সেই, পরের ঝামেলা মাথায় চামাচ্ছ, বউ গালি দিচ্ছে, বেচারি খলিলুল্লাহ পরেশান হচ্ছে। আমি কোন রকম করে দূর দূর করে কোন রকম পালিয়ে গেলাম। এই লোকগুলোর মধ্যে পার্থক্য আছে না নেই? ঠিক এই উদাহরণটা আপনি কালেমার ব্যাপারে চাপিয়ে নেন। বাদশার মধ্যে যে মহাব্বতটা ছিল, সেই মহাব্বত থাকতে হবে। বাদশার মধ্যে যে ইখলাসটা ছিল, সেই ইখলাসটা থাকতে হবে। বাদশার মধ্যে যে সত্যনিষ্ঠ ছিল, সত্যনিষ্ঠতা ছিল, সেটা থাকতে হবে। বাদশার মধ্যে যে জানাটা ছিল, পরিচয়টা, যে পনেরো বছর এক জায়গায় থেকেছি, সেই লোক আর সেই লোকের যে আসল পরিচয়, মানে হয়তো খলিলুল্লাহ হয়তো দু চারবার ওয়াজ শুনেছে, ভালো করে জানে না। একটা লোক সাথে সাথে থাকলে বেশি চিনবে, তাই না? আর বাইরে থেকে দু চারবার ওয়াজ শুনবে, সে আর কতটা চিনবে? মাজমার হুজুর, আমাদের কাউ বলছে শয়তানের বক্সের হুজুর। শয়তানের বক্সের হুজুর বোঝেন? ওই যে টিভিতে আসি তার জন্য শয়তানের বক্স, ওর বাবারা যেন টিভি দেখে না, তাই আমাদেরকে বলছে শয়তানের বক্সের হুজুর। আসলে দেখতে পারি না, দেখতে লারি চলন বাঁকা, বুঝতে পারছেন? তো যাই হোক, এক এক মানুষের এক এক রকম থাকে, যার মধ্যে ভালোবাসা নেই, যার কালেমার প্রতি যদি ভালোবাসা না থাকে, কালেমার জয়ে যদি আপনার খুশি না হয়, কালেমার পরাজয়ে যদি আপনার দুঃখ না হয়, তাহলে আপনি কালেমা নিয়ে কি করবেন? কালেমা কাজে দেবে না। সংক্ষেপে কালেমার জন্য কালেমার কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন যে কালেমা না পড়লে মানুষ মুসলমান হয় না, জান্নাতে যাবে না, সেই কালেমাকে ভালো করে বুঝি এবং সেই কালেমাকে গ্রহণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।